ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, আধার কেটে আলো জেলে এলে তুমি ধরা তোলে, আধার কেটে আলো জেলে এলে তুমি ধরা তোলে, দূর হলো সব অমানিশা দূর হলো সব অমানিশা, শান্ত হলো এই পৃথিবী, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, গরিব দুঃখীর পাশে থেকে অন্যায়ের সব শিকড় তুলে, গরিব দুঃখীর পাশে থেকে অন্যায়ের সব শিকড় তুলে, মাজলুমানের দিলে অধিকার মাজলুমানের দিলে অধিকার, বিদায় দিয়ে জুলুমদাজির, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি, ও গোলাবী ধনের ছবি সৃষ্টি কুলের গ্রহ রবি।